কে তুমি হাকিছো আজান শতাব্দীর ঘুমান্ত মিনারে, বিলালি আত্মার ছোঁয়ায় কে তুমি ছড়িয়ে দিলে চূড়ান্ত জিহাদের উড়ান্ত নিনাদ? তবে কি জাতির ভাগ্যাকাশে শুভে ঝাদিকের উদয় হয়েছে, যে আলোয় দেখতে পাবে তারা জান্নাতের পথ? ভয় জান্নাত।